أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي برم دالو الله رنامي الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم جهارا كفري كوري ابن أپر كي الله رباطوتي نبريتو كوري تني تهادر كورمو بيتو كوريا دين والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم جهارا إيمان آنے شتكر مكوري ابن محمد الرپتی جهاء بطن نهوية چه تحت بششش کري آر اوهي تحادر پتی پالو کوي ته پريتو شدتو تيني تحادر مند کرمگولي بدروتو کري بین ابن تحادر عبستا بھالو کري بین ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم يأي جنو جه جهارا كفري كوري تهارا مثار انشارن كوري ايبان جهارا ايمان آنه تهارا تادر پرتي پالوك پريتو شتر انشارن كوري اي بھابي الله مانشو جنو تهادر دشتانتو پردان كورين فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم অতএব যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে মোকাবেলা করো তখন তাহাদের গর্দানে আঘাত করো পরিশেষে যখন তোমরা উহাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন উহাদেরকে কষিয়া বাঁধিবে অতঃপর হয় অনুকম্পা নয় মুক্তিপণ তোমরা জিহাদ চালাইবে যতক্ষণ না যুদ্ধ ইয়ার অস্ত্র নামাইয়া ফেলে ইহাই বিধান ইহা এই জন্য যে আল্লাহ ইচ্ছা করিলে উহাদেরকে শাস্তি দিতে পারিতেন কিন্তু তিনি চাহেন তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করিতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাহাদের কর্ম বিনষ্ট হইতে দেন না তিনি তাহাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা ভালো করিয়া দেন তিনি তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার কথা তিনি তাহাদেরকে জানাইয়াছিলেন يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم هي مؤمنون جدي تمرا الله কে সাহায্য করো الله তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করিবেন والذين كفروا فتعس لهم وأضل أعمالهم যারা কুফরি করিয়াছে তাহাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দিবেন ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم يأي جنو جي الله جها ابتين نكوريا چن وهرا تها اپچند کري شتران الله وادر كرم نشبل كوريا دي بن أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها وهرا كي پرتبت پريبربن كوريناي এবং দেখে নাই উহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে আল্লাহ উহাদেরকে ধ্বংস করিয়াছেন এবং কাফিরদের জন্য রয়েছে অনুরূপ পরিণাম ইয়া এই জন্য যে আল্লাহ তো মুমিনদের অভিভাবক এবং কাফিরদের তো কোনো অভিভাবকই নাই الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم جهر ايمان آنے و شتکر مکرے اللہ تحادر کے داخل کربن جناتے جهر نمندش ندی پرباہی تو کنتو جهر کفری کرے وہرا پھوک برش مطو تھاکے এবং জন্তু জানোয়ারের মতো উদর ভর্তি করে আর জাহান্নামে উহাদের নিবাস উহা উহারা তোমার যে জনপদ হইতে তোমাকে বিতাড়িত করিয়াছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল। আমি উহাদেরকে ধ্বংস করিয়াছি এবং উহাদের সাহায্যকারী কেহ ছিল না। أَفَمَنْ كَانَ عَلَى بَيِّنَةٍ مِّنْ رَبِّهِ كَمَنْ زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ যে ব্যক্তি তাহার প্রতিপালক প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তাহার ন্যায় যাহার নিকট নিজের মন্দ কর্মগুলির শোভন প্রতীয়মান হয় এবং যাহারা নিজ খেয়াল খুশির অনুসরণ করে। مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم متقيدেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার দৃষ্টান্ত উহাতে আছে নির্মল পানির নহর আছে দুধের নহর যাহার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে উহাদের জন্য থাকিবে বিবিধ ফলমূল আর তাহাদের প্রতিপালকের পক্ষ হইতে ক্ষমা। মুত্তাকিরা কি তাহাদের ন্যায় যাহারা জাহান্নামে স্থায়ী হইবে এবং যাহাদেরকে পান করিতে দেয়া হইবে ফুটন্ত পানি যাহা উহাদের নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিবে। ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم উহাদের মধ্যে কতক তোমার কথা শ্রবণ করে অতঃপর তোমার নিকট হইতে বাহির হইয়া যাহারা জ্ঞানপ্রাপ্ত তাহাদেরকে বলে এইমাত্র সে কি বলিল ইহাদের অন্তর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন এবং উহারা নিজেদের খেয়াল খুশিরই অনুসরণ করে। যাহারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাহাদের সৎপথে চলিবার শক্তি বৃদ্ধি করেন এবং তাহাদেরকে মুত্তাকি হইবার শক্তি দান করেন। উহারা কি কেবল এই জন্য অপেক্ষা করিতেছে যে কিয়ামত উহাদের নিকট আসিয়া পড়ুক আকস্মিক ভাবে? কিয়ামতের লক্ষণ সমূহ তো আসিয়াই পড়িয়াছে। কিয়ামত আসিয়া পড়িলে উহারা উপদেশ গ্রহণ করিবে কেমন করিয়া? فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم সুতরাং জানিয়া রাখো আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই। ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীর ত্রুটির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন। ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم مؤمن رابولي একটি সূরা অবতীর্ণ হয় না কেন? অতঃপর যদি দ্ব্যর্থহীন কোন সূরা অবতীর্ণ হয় এবং উহাতে যুদ্ধের কোন নির্দেশ থাকে তুমি দেখিবে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা মৃত্যু ভয়ে বিহ্বল মানুষের মতো তোমার দিকে তাকাইতেছে। শোচনীয় পরিণাম উহাদের। আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইল যদি উহারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করিত তবে তাহাদের জন্য ইহা অবশ্যই মঙ্গলজনক হইত। তবে ক্ষমতায় অধিষ্ঠিত হইলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করিবে। আল্লাহ ইহাদেরকে লানত করেন আর করেন বধির ও দৃষ্টি শক্তিহীন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালহা। তবে কি উহারা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না? না, উহাদের অন্তর তালাবদ্ধ। ইন্নাল লাযীনা ইরতাদু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। যাহারা নিজেদের নিকট সৎপথ ব্যক্ত হইবার পর উহা পরিত্যাগ করে, শয়তান উহাদের কাজকে শোভন করিয়া দেখায় এবং উহাদেরকে মিথ্যা আশা দেয়। এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা যাহারা অপছন্দ করে তাহাদেরকে উহারা বলে, আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করিব। আল্লাহ উহাদের গোপন অভিসন্ধি অবগত আছেন। فكيف اذا توفتهم الملائكه يضربون وجوههم وادبارهم। ফেরেশতারা যখন উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণহরণ করিবে তখন উহাদের দশা কেমন হইবে? ذلك بانهم اتبعوا ما اسخط الله وكرهوا رضوانه فاحبط اعمالهم। ইহা এই জন্য যে উহারা তাহার অনুসরণ করে যাহা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তাহার সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে, তিনি ইহাদের কর্ম নিষ্ফল করিয়া দেন। আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল্লান ইউখরিজাল্লাহু আযওয়ানাহুম। যাদের অন্তরে ব্যাধি আছে তাহারা কি মনে করে যে আল্লাহ কখনো উহাদের বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন না? ওয়ালাউ নাশাউ লারাইনাকাহুম ফালআরাফতাহুম বিসিমাহুম। আমি ইচ্ছা করিলে তোমাকে উহাদের পরিচয় দিতাম, ফলে তুমি উহাদের লক্ষণ দেখিয়া উহাদেরকে চিনিতে পারিতে। তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে উহাদেরকে চিনিতে পারিবে। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত। وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব যতক্ষণ না আমি জানিয়া লই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদেরকে, এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করি। إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ وَشَاقُّوا الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى لَن يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَسَيُحْبِطُ أَعْمَالَهُمْ। যারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হইবার পর রাসূলের বিরোধিতা করে, উহারা আল্লাহর কোনই ক্ষতি করিতে পারিবে না, তিনি তো তাহাদের কর্ম ব্যর্থ করিবেন। يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না। ان الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم। যাহারা কুফরি করে ও আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে, অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না। সুতরাং তোমরা হীনবল হইও না এবং সন্ধির প্রস্তাব করিও না, তোমরাই প্রবল, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ণ করিবেন না। পার্থিব জীবন তো কেবল ক্রীড়া কৌতুক, যদি তোমরা ইমান আনো তাকওয়া অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে তোমাদের পুরস্কার দিবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চান না। তোমাদের নিকট হইতে তিনি তাহা চাহিলে ও তজ্জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরা তো কার্পণ্য করিবে, এবং তখন তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন। فَمِنْكُمْ مَنْ يَبْخَلُ وَمَنْ يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَنْ نَفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ। দেখো তোমরাই তো তাহারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করিতে বলা হইতেছে, অথচ তোমাদের অনেকেই কৃপণতা করিতেছে। যাহারা কার্পণ্য করে তাহারা তো কার্পণ্য করে নিজেদেরই প্রতি। আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা বিমুখ হও তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করিবেন, তাহারা তোমাদের মতো হইবে না।